إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান কোরআন নাজিলের মাস, তওবার মাস, ইস্তেগফারের মাস, মাহে রমাদান আত্মশুদ্ধির মাস, মাহে রমাদান কেতালের মাস, ঐতিহাসিক বদরের যুদ্ধ এবং মক্কা বিজয়ের অভিযান এ মাসই হয়েছিল। রমজান মাস দান খয়রাত এবং সাদাকাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন। হাদিসে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বড় দানশীল ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মিম্মা ইয়াকুনু ফি রমাদান, আর সবচেয়ে বেশি দান করতেন তিনি রমজান মাসে। হেইনা ইয়ালকাহু জিব্রাইল, যখন জিব্রাইল তার সঙ্গে সাক্ষাৎ করতেন। وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِّن رَمَضَانَ, জিব্রাইল আলাইহিস সালাম রমজানের প্রতি দিন আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতেন। فَيُدَارِسُهُ الْقُرْآنَ, এবং তিনি আল্লাহর রাসূলের সঙ্গে কোরআনের দার্স করতেন। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শোনাতেন, আবার জিব্রাইল আল্লাহর রাসূলকে শোনাতেন। এটাকে বলা হয় ইদারিস, মুদারাসা। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, ফায়ুদারিসুহুল কোরআন, পরস্পরে কোরআনের দার্স করতেন, শোনাতেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা আজওয়াদু মিল খায়র মিনার রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ক্ষেত্রে রিহে মুরসালা বসন্তের বায়ুর চেয়ে বেশি দানশীল ছিলেন। বসন্তের বায়ু কেন উল্লেখ করলেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এ বায়ুর দ্বারা পৃথিবীতে তিনটা জিনিস পাওয়া যায়। এক হচ্ছে যে সকল গাছগাছালি শুকিয়ে মরে গেছিল, পাতাগুলো ঝরে গিয়েছিল, এই বায়ুর মাধ্যমে যখন নতুন বৃষ্টি শুরু হয় তখন সেই গাছগুলো আবার নতুন পাতা দিয়ে শ্যামল আকার ধারণ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই বায়ুর প্রভাব সকলের জন্য সমাদৃত এবং ব্যাপকভাবে সকলে উপকৃত। তৃতীয় নাম্বার হচ্ছে নতুন জীবন তারা ফিরে পায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা বৈশিষ্ট্য একবারে উল্লেখ করে দিয়েছেন। যখন পৃথিবীর মানুষ দিশেহারা মারামারি খুনাখুনিতে লিপ্ত ছিল, মানুষ যখন একদিকে একদল ধনী হচ্ছিল আর একদল গরিব হচ্ছিল, আকাশ পাতাল ব্যবধান হচ্ছিল, সেই মুহূর্তে তিনি সেই মৃত্যু মানুষের সামনে এসে এক নতুন জীবন দান করেন, ইসলামের দাওয়াত পেশ করলেন। এ দাওয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষই নয়, বাতাসের মাধ্যমে যেরকম বৃষ্টির মাধ্যমে গোটা পৃথিবীর সব কিছু উপকৃত হয়, ঠিক আল্লাহর নবীর মাধ্যমেও পৃথিবীর মানব দানব গাছগাছালি লতা পাতা খাল বিল সব কিছু উপকৃত হয়েছিল। এবং এই বসন্তের বায়ুর মাধ্যমে যেরকম দ্রুত পরিবর্তন আসে, আল্লাহর নবীর মাধ্যমে পৃথিবীতে দ্রুত পরিবর্তন এসেছিল। যেই লোকগুলোর নিজের কোনো দিশা ছিল না, আল্লাহর নবীর সংস্পর্শে আসার কারণে শুধুমাত্র তারা দিশা পেয়ে যায়নি, বরং দিশারই হয়েছে। কোন এক ফার্সি কবি বলেছেন, দুরফেশানি নে তরি কতরুক দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া, খুদ না থে জো রাহ পর ঔরোঁ কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দোঁ কো মসীহা কর দিয়া। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের সামনে এমন এক সময় আগমন করলেন যখন এক শ্রেণীর মানুষ সুদে টাকা লাগাত, আর গরিব শ্রেণীর মানুষ সুদে টাকা নিত। টাকা নিয়ে তাদের আদায় করার কোনো ক্ষমতা ছিল না, ফলে আবার যখন নতুন বছর শুরু হতো, মূল টাকার সাথে সুদের টাকা যোগ হয়ে তার উপরে আবার সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদের বোঝা এমন ভাবে বেড়ে চলছিল যেখান থেকে মুক্তির আর কোনো পথ ছিল না। ঠিক সেই মুহূর্তে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী শুনালেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিব এবং প্রার্থীদের অধিকার রয়েছে, গরিব মানুষেরা খুশিতে উদ্বুদ্ধ হল, অধিকার আমাদের অধিকার রয়েছে, ওই ধনীদের মালের মধ্যে হ্যাঁ তোমাদের অধিকার রয়েছে, ওই দশতলা বিল্ডিং এর মধ্যে তোমাদের অংশ রয়েছে, বলুন তাহলে আমরা কি করে আমাদের সে অধিকার উদ্ধার করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটাই মাত্র পথ, সব ধর্ম ত্যাগ করে, সব বাতিল ইলাহের এবাদত ত্যাগ করে এক আল্লাহর আনুগত্যে ফিরে আসো, ইসলামের ছায়াতলে চলে আসো। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদের অধিকারগুলো ইসলাম উদ্ধার করে দিবে। বাস্তবে তাই হয়েছিল। ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, সেদিন তিনি বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন, জাহিলি যুগের যত কুসংস্কার রয়েছে আজকে আমি তাহতা কদামাইয়া সবগুলো আমার উভয় পায়ের নিচে পদদলিত করছি, ওয়া ইন্না রিবাল জাহিলিয়াতে তাহতা কদামাইয়া, জাহিলি যুগের যত রকমের সুদ রয়েছে সমস্ত সুদের দেনা পাওনা আমি আজকে পায়ের নিচে পিষে ধ্বংস করে দিলাম। এবং তিনি এও বললেন, সর্বপ্রথম যেই ব্যক্তির সুদ আমি রহিত করছি, আমার চাচা আব্বাসের যত সুদ সবগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো। নিজের পরিবার থেকে শুরু করলেন। এভাবে জাহিলি যুগের সেই কুপ্রথা, সুদের প্রচলনকে বিলুপ্ত করে দিয়ে তার বিপরীতে যাকাত ব্যবস্থার প্রচলন করলেন। আমাদের আজকে আলোচনা দান, সাদাকা, খায়রাত, এগুলোর ফজিলত, না দেওয়ার ক্ষতি, ফাদাইলুস সাদাকাত ওয়াল ওয়ঈদু আলা মানইহা। আজকের জুমায় শুধু এগুলো আলোচনা হবে, আগামী জুমায় এর মাসাইল গুলো আলোচনা হবে, কোন জিনিসে যাকাত ওয়াজিব হবে, কোনটা হবে না। ভাইয়েরা আমার, পৃথিবীর মানুষ আজকে দুই ধরনের অর্থনীতিতে নিষ্পেষিত। একদিকে সমাজতন্ত্রের অর্থনীতি, আর একদিকে পুঁজিবাদী অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতির মূল স্লোগান ছিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না। আমরা ছোটবেলায় এদেশের কাস্তে কুড়ালওয়ালাদেরকে দেখেছি, এখনো যে কিছু নেই তা না, যদিও এই কাস্তে কুড়ালওয়ালাদের যেখানে জন্ম হয়েছিল সেখান থেকে বিলুপ্ত হয়েছে। এদেশে খুচরা কিছু কমিউনিস্ট সাগরে ভাটা লাগার পরেও খালে জোয়ার আনার জন্য ব্যর্থ চেষ্টায় লিপ্ত রয়েছে। মানুষ যখন পুঁজিবাদের জুলুমে নির্যাতিত হচ্ছিল, সেই মুহূর্তে যখন এই কমিউনিস্ট নেতারা বিপ্লব শুরু করল, মানুষের সামনে স্লোগান দিতে লাগলো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, কেউ গাছতলায় কেউ দশতলায়, তা হবে না তা হবে না, মানুষ দলে দলে এদের স্লোগানে ভিড়তে লাগলো। এরা কিভাবে সমান অধিকার দিবে? এজন্য তারা বলল ব্যক্তি মালিকানা থাকতে পারবে না, দেশের যত আয় এবং উৎপন্নের উপকরণ রয়েছে, কল কারখানা মিল ফ্যাক্টরি সবগুলোর মালিক হবে সরকার, জনগণ সকলেই কাজ করবে এবং মাস শেষে সকলেই সমান সুবিধা ভোগ করবে। মানুষ মনে করল যাক, এখন তো মালিকদের দমন থেকে বাঁচা যাবে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? এটা ছিল একটা ফাঁকা বুলি, এটা ছিল এরকমই কারো মাথা ব্যথা হয়েছে, এক মহাপণ্ডিত অশিক্ষিত কোয়াব ডাক্তারের কাছে গিয়ে বলল। কোয়াব ডাক্তার বলল মাথা ব্যথার ছিদ্রপথ বন্ধ করার একটাই মাত্র রাস্তা, মাথাটা কেটে ফেলে দাও। ঠিক তেমনি ভাবে এই সমাজতন্ত্রীরা মানুষের জুলুমের শোষণের ছিদ্রপথ বন্ধ করার জন্য গোটা দেশের মানুষকে মুষ্টিমেয় কয়েকজন সরকারের আমলাদের গোলামে পরিণত করল। সেই কয়েকজন হল মালিক, আর জনগণ সব হল গোলাম। গরুর বলদের মতো সারা দিন খাটবে, দিন শেষে নির্দিষ্ট পরিমাণ খাদ্য পাবে। এভাবে গোটা মানবকে তারা গোলাম বানিয়ে ছাড়ল। শুধু এ পর্যন্তই না, আয় উৎপন্ন ব্যাহত হতে লাগলো, কারণ মানুষ লাভের লোভী। কোরআন বলেছে খুলিকাল ইনসানু হালুআ, মানুষকে লাভের লোভী করে সৃষ্টি করা হয়েছে। যখন একজন মানুষ জানবে আমি যত কাজ করি যত শ্রম দেই আমার জন্য বরাদ্দ দুই রুটি থাকবে, বেশি কিছু পাব না, তখন সে নিজের থেকে আর দায়িত্বের অতিরিক্ত কোনো শ্রম দিবে না। পক্ষান্তরে যদি জানে আমি একটু বেশি শ্রম দিলে বেশি উৎপন্ন করবটা আমারই থাকবে, তখন সে লাভের লোভী হয়ে বেশি কাজ করবে। সমাজতন্ত্রের মাধ্যমে এরকম ব্যাহত হতে লাগলো। এরপরে বাস্তবতা তালাশ করতে লাগলো মানুষ, দেখলো যে না, এদের স্লোগান সঠিক নয়। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য গ্রাম পুলিশ চৌকিদার থেকে শুরু করে তার উপরে পুলিশ, এর উপরে পুলিশ সুপার, এর উপরে আরো কত প্রশাসনিক আমলা মন্ত্রী পর্যন্ত চলে যাবে। হাজার স্তর তৈরি করা ছাড়া একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। যদি বলা হয় ক্ষমতার দিক থেকে বিভিন্ন স্তর থাকবে কিন্তু ভোগের বেলায় সব সমান থাকবে, তাহলে আমরা দেখব যে আমাদের শাসকরা কিভাবে চলছে আর আমরা কিভাবে চলছি। জনগণ যখন দেখতে পেল গরিবের জন্য ঠিকই, দেশের সাধারণ নারী নাগরিকের জন্য ঠিকই নিয়মতান্ত্রিক দুই রুটি, আর শাসকদের জন্য রয়েছে বিলাসিতা, এক একজনার দশ জোড়া জুতা, এক একজনার দশ জোড়া পোশাক, বিশাল প্রাসাদ অট্টালিকা, তখন এই জনগণ আস্তে আস্তে খেপে গেল। এবং যারা সমাজতন্ত্রের স্লোগান নিয়ে মাঠে নেমেছিল, যাদেরকে শ্রদ্ধা করে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মূর্তি তৈরি করেছিল, জনগণ খেপে গিয়ে রাস্তার মোড় থেকে সেই মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে তারপরে সাগরে ফেলে দিয়েছে। রাশিয়ার রাস্তার মোড়ে মোড়ে যে মূর্তিগুলো ছিল সেগুলো দূর হয়ে গেছে। ভাইরা আমার, মানুষ বুঝতে পারল সমাজতান্ত্রিক অর্থনীতি মানুষের মুক্তি দিতে পারে না, ঝুঁকল আবার সেই পুঁজিবাদের দিকে। পুঁজিবাদীরা আবার সেই কেউ দশতলা কেউ বিশতলা কেউ নিস্তলায়। পুঁজিবাদের মধ্যে রয়েছে অবাধ মালিকানা, যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের দেশের গার্মেন্টস গুলো। মালিকরা শ্রমিকদেরকে সামান্য বেতন দিয়ে গাধার মতো খাটুনি খাটাচ্ছে, বিশেষ করে যাতে কোনো প্রতিবাদ করতে না পারে সেজন্য অবলা মেয়েদেরকে বেশি নিয়োগ দিচ্ছে, মেয়েদের উপরে চরম জুলুম হচ্ছে। এরপরেও মুখ খুলে বলার কিছু নেই, তাদেরকে পশুর মতো খাটাচ্ছে। আর পৃথিবীর ইতিহাসে বর্তমান বিশ্বে সবচেয়ে কম বেতন হচ্ছে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের। এখান থেকে সস্তায় এজন্যই পোশাক দেওয়া সম্ভব হচ্ছে। ভাইরা আমার, একদিকে মালিকগুলো খুব অল্প সময়ের ব্যবধানে বড়লোক হচ্ছে, আর গরিবগুলো একেবারে ধ্বংস হচ্ছে। এছাড়া পুঁজিবাদী অর্থনীতিতে ধনীরা টাকার পাহাড় গড়ে ব্যাংকে জমা রাখে, গরিবেরা সেখান থেকে ধার নিয়ে ঋণ নিয়ে তারপরে হালের বলদ কিনে, জমির সার কিনে, সেচের মেশিন কিনে, হঠাৎ করে বন্যা এসে ফসল নষ্ট হয়ে গেছে, গরু দুটো মরে গেছে, ধনীর কোনো লস নেই, ধনীর ক্ষতি নেই, তার সুদের টাকা দিতেই হবে। গরিবের ধ্বংস হয়ে গেল, জমি বিক্রি করে হলেও তাকে টাকা পরিশোধ করতে হবে। এভাবে মানুষের মধ্যে হাজার ব্যবধান তৈরি করা হচ্ছে এই পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমে। এই দুইয়ের মাঝখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মিশ্র অর্থনীতি পেশ করলেন, কোরআনের অর্থনীতি, আল্লাহ প্রদত্ত অর্থনীতি। এটা পরিষ্কার, এই মাইকগুলো যে তৈরি করেছে একটা মেশিন তৈরি করেছে এক কোম্পানি, ম্যানুয়াল তৈরি করলো আর একজন অশিক্ষিত মানুষ, মেশিন চলবে না নষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবী তৈরি করেছেন, মানুষের মধ্যে আমির গরিব ভেদাভেদ করেছেন, কেন করেছেন তার কারণ তিনি উল্লেখ করেছেন, একটু পরে আপনারা জানতে পারবেন। সেই মহান রব্বুল আলামিন মানুষের জন্য অর্থনীতি দিয়েছেন, আল্লাহর নবী তা পেশ করেছেন। সেই অর্থনীতিতে সমাজতন্ত্রের মতো মালিকানা স্বীকার করা হবে না তাও নয়, আবার পুঁজিবাদের মতো ঢালাও ভাবে মালিকানা স্বীকার করা হবে তাও নয়, বরং এখানে মালিকানা স্বীকার করা হবে। যাতে করে আয় উৎপন্ন বাড়ে, মানুষ আয় করার জন্য উৎসাহিত হয়। অপর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধনীর উৎপন্ন সম্পত্তির পুরা মালিকানা তাকে দেয় নেই, তার মালিকানার মধ্যে সুনির্দিষ্ট অংশ রেখে দিয়েছেন গরিবদের জন্য। কোরআন বলছে ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে রয়েছে বঞ্চিত এবং প্রার্থীদের অধিকার। ভাইরা আমার, আপনি প্রশ্ন করতে পারেন কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী আর গরিব দুই শ্রেণীতে বিভক্ত করলেন আর ধনীদের মধ্যে গরিবদের হক রেখে দিলেন? আল্লাহ তো সরাসরি দিয়ে দিলেই পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রহস্য স্পষ্ট করে দিয়েছেন। কোরআন বলছে সূরা যুখরুফ 32 নম্বর আয়াত, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি আল্লাহ নিজে মানুষের মধ্যে তাদের জীবিকা বণ্টন করেছি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে মানুষের জীবিকা আমি নিজে বণ্টন করেছি। ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, এবং আমি তাদের কতক মানুষের উপরে কতক মানুষকে স্তরে উন্নতি করেছি, উপরে রেখেছি, তাদেরকে উন্নতি দিয়েছি। কেন দিয়েছি? লিয়াত্তাখিযা বাদাহুম বাদান সুখরিয়া, যাতে করে তারা একে অপরকে পরস্পর পরস্পরকে অধীনস্থ করে কাজ আদায় করতে পারে। বিশাল রহস্য। এই পৃথিবীর নিজাম চলতে হলে কাউকে সুইপারের কাজ করতে হবে, কাউকে রিক্সা চালাতে হবে, কাউকে কৃষি কাজ করতে হবে, কাউকে পুলিশের দায়িত্ব পালন করতে হবে। সব মানুষ যদি এক স্তরের হতো তাহলে নিম্ন স্তরের কাজগুলো করার মতো লোক খুঁজে পাওয়া যেত না। শহরের মানুষের ময়লা পরিষ্কার করার ব্যবস্থা থাকতো না, ঘরের সামনে স্তূপ হয়ে যেত ময়লার দুর্গন্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিন, আমি মানুষের মধ্যে একদল মানুষকে আর একদল মানুষের উপরে প্রাধান্য দিয়েছি, অর্থ সম্পদ বেশি দিয়েছি, জ্ঞান বুদ্ধির মাধ্যমে বেশি দিয়েছি, যাতে করে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, তারা একে অপরকে অনুগত করতে পারে, বাধ্য করতে পারে, কাজে লাগাতে পারে। সূরা যুখরুফ 32 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি উদ্দেশ্য এখানে নাযিল করেছেন। কোরআনের সূরা আনআমের 165 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন, এবং তোমাদের একের উপরে আরেককে প্রাধান্য দিয়েছেন, কতকের উপরে কতককে অগ্রাধিকার দিয়েছেন। কেন দিয়েছেন? এক নম্বর কারণ উল্লেখ করা হয়েছে সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে, দ্বিতীয় কারণ উল্লেখ করা হচ্ছে সূরা আনআমের 165 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করতে পারেন, পরীক্ষা করতে পারেন, আল্লাহর দেওয়া সম্পত্তি পেয়ে তোমরা আল্লাহকে ভুলে যাও না আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর নির্দেশ মতো গরিবদের সাহায্য করো। এই পরীক্ষা করাও একটা আমার উদ্দেশ্য। বাচ্চার হাতে চকলেট দিয়ে, বাচ্চার হাতে বাবা নিজে চকলেট এনেছে বাজার থেকে, আইসক্রিম এনেছে বাজার থেকে, নিজের আদরের সন্তানের কাছে দিয়ে বলছে আব্বুকে একটু দেও আবার, উদ্দেশ্য কি? ছেলের থেকে চকলেট ফেরত নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে এই, দেখি চকলেট পেয়ে আমার শিশু আমাকে ভালোবাসে না চকলেট ভালোবাসে বেশি। যখন ওই শিশু ঠিকই বাবার দিকে হাতটা বাড়িয়ে দেয়, চকলেটটা ফেরত দেয়, বাবা আর বসে থাকে না, নিজের আসন থেকে উঠে যায়, সন্তানকে কোলে জড়িয়ে ধরে, চুমু খায়, আদর করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করছি, একদলকে গরিব বানিয়েছি আর একদলকে ধনী বানিয়েছি, দেখতে চাই কারা সম্পদ পেয়ে আমার হুকুম ভুলে গেল, আমার ওই বাচ্চার মতো চকলেট পেয়ে বাপকে ভুলে গেল নাকি বাপকে ফেরত দিচ্ছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিয়াবুলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের ক্ষেত্রে আল্লাহ তোমাদের পরীক্ষা করছেন। ভাইয়েরা আমার, সুতরাং গরিবদের অধিকার, যাকাত, দান, খয়রাত এগুলো অনুকম্পা নয়, অনুগ্রহ নয়। রমজান মাস এলেই দেখা যায় বিভিন্ন কোম্পানি পাতলা সুতা দিয়ে, কাঁচা রং দিয়ে কিছু শাড়ি লুঙ্গি তৈরি করে নাম দেয় জাকাতের শাড়ি লুঙ্গি। জাকাতের উদ্দেশ্যকে উপহাস করা হচ্ছে, জাকাতের উদ্দেশ্যকে ধ্বংস করা হচ্ছে, আল্লাহর বিধান কিনে তামাশা করা হচ্ছে। জাকাত এই পাতলা লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য নয়, জাকাত আদায় যোগ্য সম্পদ, জাকাত গরিবদের অধিকার, লামসাম দেওয়ার বিষয় নয়। হিসাব নিকাশ করে এক পয়সাও যদি বাকি থাকে সেটা পর্যন্ত আদায় করতে হবে, কারণ কোরআন বলে দিয়েছে অফি আমওয়ালিহিম হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সূরা যারিয়াত 15-19 নম্বর আয়াতে এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে। অফি আমওয়ালিহিম হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে হক্কুন রয়েছে, অধিকার রয়েছে, লিসাইলি ওয়াল মাহরুম, প্রার্থী এবং বঞ্চিত লোকদের জন্য। ভাইরা আমার, গরিবদের হক আদায় করবেন, ধনীরা সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরিবদের হক আদায় করার জন্য ওই বাচ্চাকে যেরকম চকলেট দিয়ে বাপ ছেলের কাছে অনুরোধ করছে, আব্বুকে একটু দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ধনীদেরকে সম্পদ দিয়ে এবারে ধনীদেরকে কি সুন্দর করুণ ভাবে বলছেন, সূরা বাকারার 245 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী, কে আছো ওই ব্যক্তি, ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহকে করজে হাসানা দিবে, ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আর আল্লাহ এটাকে বহু বহু গুণে বৃদ্ধি করে তাকে ফেরত দিয়ে দিবেন। সূরা বাকারা 245 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা হাদীদের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন করিম, নিশ্চয় যারা পুরুষ দানকারী এবং মহিলা দানকারী, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহকে করজে হাসানা দিয়েছে, ঋণ দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন ইউদাআফ লাহুম, তাদের জন্য বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হবে, ওয়া লাহুম আজরুন করিম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। পুরস্কার দিবেন কে? সূরা হাদীদের 18 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনের সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, জাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহকে কর্জে হাসানা দান করো, ঋণ দান করো। সূরায়ে মুজ্জাম্মিল 20 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ চাচ্ছেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে কাফের মুশরিকরা উপহাস করতে লাগলো, বলতে লাগলো আল্লাহ ফকির গরিব ঋণ চাচ্ছে। কোরআন তাদের কথা তুলে নিয়েছে, সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ সামিআ আল্লাহু ক্বাওলা আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহা ফকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআ আল্লাহু, আল্লাহ তাআলা নিশ্চয়ই শুনে রেখেছেন, ক্বাওলা আল্লাযীনা ক্বালু, ওই সমস্ত নাস্তিক মুরতাদ আর বলগারদের কথা যারা বলে ইন্না আল্লাহা ফকীরুন, নিশ্চয় আল্লাহ হলো ফকির, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা ধনী। আল্লাহ বলছেন, সানাকতুবু মা ক্বালু, তারা যা বলছে সব লিপিবদ্ধ করে রেখেছি, সময় মতো জবাব দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কারণে সূরায়ে ফাতির এর 15 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব সকল, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানব সকল, সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করছেন, সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, মানব সকল, ধনী হও, গরিব হও, আমির হও, ফকির হও, রাজা হও, প্রজা হও, পীর হও, মুর্শিদ হও, মুশরিক হও, যা হও না কেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। সব কি? তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, মাজারওয়ালা ফকির, কারো কিছু দেওয়ার ক্ষমতা নেই। দেওয়ার ক্ষমতা কার? পরিষ্কার মনে রাখতে হবে, আজকের মুসলিম জাতি আকিদা বিশ্বাস করে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। ল্যাংটা ফকিরের দরবারে ঘুরে আর মনে করে পীর অনেক কিছু দিয়ে দেয়। কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, একমাত্র আল্লাহ হচ্ছেন ধনী। আল্লাহ কি? ভাইরা আমার, বোঝা গেল কাফের মুশরিকরা যে উপহাস করছিল, আল্লাহ তাআলা তার জবাব দিলেন। আল্লাহ তাআলা ঋণ চান নিজের জন্য নয়, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন ধনীদের মালের মধ্যে গরিবদের যে হক রয়েছে এটা আদায়ের জন্য উদ্বুদ্ধ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন, কি পরিমাণ বৃদ্ধি করে দিবেন তাও বলা হয়েছে। সূরায়ে বাকারা 261 নম্বর আয়াতে বলা হয়েছে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যারা তাদের মাল ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, কামাসালি হাব্বাতিন, এটা একটা শস্য দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা, যেই শস্য দানা থেকে সাতটা ছড়া বের হলো, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রতিটি ছড়ায় 100 দানা, 100 ফল দেখা দিল। আল্লাহ এরকম বৃদ্ধি করে দিচ্ছেন, এরপরে বলছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ইচ্ছে করলে যার জন্য ইচ্ছে করেন তার জন্য এর চেয়ে অনেক বেশি বৃদ্ধি করে দেন। সূরা বাকারা 261 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, মুমিনরা দান করবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোরআনের সূরা ইনসান বা সূরা দাহার এই সূরার 8 এবং 9 নম্বরে বলা হয়েছে, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যারা সত্যিকার মুমিন তারা আল্লাহর ভালোবাসার পরিচয় দিতে গিয়ে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মিসকিনদেরকে, এতিমদেরকে এবং বন্দীদেরকে খাবার খাদ্য দেয়। আর তারা বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় আমরা তোমাদের খাওয়ন দিচ্ছি, তোমাদের খাওয়াচ্ছি, লিওয়াজহিল্লাহি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, আমরা তোমাদের থেকে কোন প্রকার কৃতজ্ঞতাও চাই না, কোন রকম বিনিময়ও চাই না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তোমাদেরকে খাওয়াচ্ছি। এটাই হবে মুমিনদের উদ্দেশ্য। ভাইরা আমার, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার জন্য উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যেই ব্যক্তি তার পবিত্র কামাই থেকে, হারাম বর্জন থেকে না, চুরি করে টাকা এনে মসজিদে দান করল, ঘুষের টাকা এনে মসজিদে দান করল, এরকম ভাবে সুদের টাকা এনে মসজিদ নির্মাণ করল, তাহলে বেশ্যাখানা দিয়েও টাকা অর্জন করে লিল্লা বোর্ডিং চালু করার সুবিধা কি? আমি এজন্যই বলে থাকি, অনেকে মনে করে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না সেজন্য কাফের। আপনারা ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, মক্কার খানায় কাবার পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিল, ওই সময় মক্কার নেতা কারা? আবু জাহেল, আবুল আহাব, আবু সুফিয়ান রাই। তারা পরামর্শ করল, মক্কার সংসদ ভবন দ্বার উন্নত হয়ে বসল, আলোচনা হল আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো হারাম পয়সা লাগানো যাবে না, হালাল পয়সা জমা করার জন্য লোক নিয়োগ করা হল, বিভিন্ন গোত্রের থেকে হালাল পয়সাগুলো জমা হল। ইঞ্জিনিয়ার সাহেব হিসাব করে দেখলেন, এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের খানায়ে কাবা যত বড় ছিল অত বড় নির্মাণ করা সম্ভব নয়, হয়তো এর সঙ্গে আরো হারাম পয়সা যোগ করতে হবে, নতুবা কাবার কিছু অংশ ছেড়ে দিতে হবে। ইতিহাস পড়ুন, মক্কার সে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, মক্কার কাফের নেতারা হলফ করল, আল্লাহর ঘরে কোনো হারাম পয়সা লাগাব না, প্রয়োজনে কাবার কিছু অংশ ছেড়ে দিব, বাদ দিব, তারপরও হারাম পয়সা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব না। এবং তাই হল, আজ পর্যন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাবা। আপনারা যারা মক্কায় গিয়েছেন, খানায় কাবার একটা কোণা দেখবেন অর্ধেক দেওয়াল, গলা পরিমাণ দেওয়াল দিয়ে ঘেরাও করা আছে, এটি হচ্ছে সে অংশ, কাবার ভিতরের অংশ, যা মক্কার কুফফারেরা হালাল পয়সার অভাবে তখন ছেড়ে দিয়েছিল। আর বর্তমান সময়ে মসজিদ নির্মাণ করার জন্য চাঁদা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়, হারাম দিল না হালাল দিল, সুদের টাকা না ঘুষের টাকা, মদের টাকা না জুয়ার টাকা, জেনার টাকা না ব্যভিচারের টাকা, এসব কিছুই বাছাই করা হল না। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাঝখানে বলছেন, যে ব্যক্তি হালাল কামাই থেকে একটা খেজুর বরাবর দান করে, এরপরে মাঝখানে বলছেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আর আল্লাহ তাআলা পবিত্র কামাই ছাড়া অন্য কিছু কবুল করেন না। এরপরে আবার আগের কথায় ফিরে গেছেন, যখন কোনো ব্যক্তি হালাল উপার্জন থেকে, পবিত্র কামাই থেকে একটা খেজুর পরিমাণ দান করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সেটাকে তার নিজের ডান হাতে গ্রহণ করেন। অবশ্য আল্লাহ দুই হাতই ডান হাত। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দানকৃত বস্তুকে লালন পালন করেন। আল্লাহর নবী একটা উদাহরণ দিয়েছেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুহু, যেরকম ভাবে তোমাদের এক একজন মানুষ একটা উটের বাচ্চাকে একটা ছাগলের বাচ্চাকে ছোটবেলার থেকে লালন করতে করতে একসময় বড় করে ফেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হালাল কামাই থেকে ওই একটা খেজুর বরাবর দানকে লালন পালন করতে থাকেন, করতে করতে হাত্তা তাকুনা মিসাল জবাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় পরিমাণ বড় করে দেন। বুখারী হাদিস নাম্বার 1410, বাবুন লা ইয়াকবালুল্লাহু সাদাকাতাম মিন গুলুলিন ওয়ালা ইয়াকবালু ইল্লা মিন কাসবিন তাইয়িবিন, এই অধ্যায় আছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তর দেখেন, খালেস নিয়তে আল্লাহর জন্য দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাজুলুন লা আতাসাদদাকান্না বিসাদাকাতিন, একজন লোক মনে মনে প্রতিজ্ঞা করল আমি আল্লাহর জন্য কিছু সাদাকা করব, ফাখরা যাবে সাদাকাতিহি, রাতের বেলায় গোপনে দান করবে, দানের টাকা নিয়ে বের হল, ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, টাকাটা পড়ল গিয়ে এক চোরের হাতে, ফাসবাহু যখন সকাল হয়ে গেল, ইয়াতাহাদাসুনা তুসদ্দিকা আলা সার সারিকিন, লোকেরা বলাবলি করতে লাগলো ওই চোরা গিয়ে গল্প করছে আজকে আমাকে একজন দান করেছে, লোকেরা বলাবলি করতে লাগলো একটা চোরকে আজকে রাতে কেউ দান করেছে, লোকটা বুঝতে পারলো আমার দানটা চোরের হাতে পড়েছে, তিনি আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য, আমি তোমার জন্যই করেছি। আবার নিয়ত করলো লা আতাসাদদাকান্না বিসাদাকাতিন, আমি আজকে আবার দান করব, ফাখরা যাবে সাদাকাতিহি, আবার দানের টাকা নিয়ে বের হলো, ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, আজকে রাতের সেই দানের টাকা পড়লো এক ব্যভিচারী জিনাকারের হাতে, ও জিনাকারের জন্য রাতের আধারে বের হয়েছে, ওর হাতে সাদাকার টাকা দিয়ে দিল। সকালবেলা লোকেরা বলাবলি করতে লাগলো তুসুদ্দিকাল লাইলা তাআলা জানিয়াতিন, আজকে রাতে একজন ব্যভিচারীকে কেউ দান করেছে মোটা অঙ্কের টাকা। ফাকালা, লোকটা যখন জানতে পারলো বুঝতে পারলো আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন, আল্লাহ জানিয়া ব্যভিচারীর ক্ষেত্রে আল্লাহ আমি তোমার হামদ করছি, লা আতাসাদদাকান্না বিসাদাকাতিন, আমি আবার দান করব, ফাখরা যাবে সাদাকাতিহি, আজকে রাতে আবার সে দানের টাকা নিয়ে বের হলো, ফাওয়াদাহা ফি ইয়াদাই গনিয়িন, আজকে রাত্রে দান করলো যাকে সে একজন ধনী মানুষ, ফাসবাহু ইয়াতাহাদাসুনা তুসদ্দিকা আলা গনিয়িন, লোকেরা বলাবলি করতে লাগলো আজকে একজন ধনীকে কেউ দান করেছে। ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গনিয়িন, তিনি আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমি তো তোমার জন্য দান করেছি, জানিয়া ব্যভিচারিণী চোর আর ধনী সকল ক্ষেত্রে আল্লাহ তোমার হামদ করছি, যে পাইল তা দেখার বিষয় আমি তোমাকে দান করেছি। ফাউতিয়া ফাকিলা লাহু, রাতের বেলা এসে স্বপ্নে দেখতে পেল বা তার কাছে কেউ আসলো, এসে বলল আম্মা সাদাকাতুকা আলা সারিকিন, তুমি যে চোরকে দান করেছ, ফালাআল্লাহু আন ইস্তাইফা আন সারাকাতিহি, হতে পারে তোমার চোরের তোমার টাকা পাওয়ার কারণে ওই চোর ব্যক্তি তার চুরি থেকে বিরত হয়ে যাবে। ওয়া আম্মা জানিয়াতু ফালাআল্লাহ আন তাস্তাইফা আন জিনাহা, আর তুমি যে ব্যভিচারীকে দান করেছ, হতে পারে এই ব্যভিচারিণী এই বেশ্যা মহিলা তোমার এই দানের টাকা পাওয়ার কারণে তার এই ব্যভিচারী কাজ থেকে ফির বিরত হয়ে যাবে। ওয়া আম্মাল গানিয়্যু, আর ধনী ব্যক্তি, ফালাআল্লাহু ইয়াতাবিরু, হতে পারে সে শিক্ষা লাভ করবে তোমার থেকে, ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দান করেছেন এর থেকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষা লাভ করবে। হাদিসটা আছে বুখারীর, হাদিস নাম্বার 1421, বাবুন ইযা তাসাদদাকা আলা গানিনহু ওয়া লা ইয়ালামু, ভাইরা আমার, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেন। ফায়াকুলু আহাদুহুমা, তাদের একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যারা ব্যয় করে তাদেরকে তুমি উত্তম বিনিময় দান করো। ওয়াকুল আখরু, অপরজন ঘোষণা করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যে ব্যক্তি তোমার পথে ব্যয় করে না তুমি তাকে ধ্বংস করে দাও। হাদিসটা আছে সহিহ বুখারীর, বাবু কওলিল্লাহি ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, অধ্যায় আছে, হাদিস নাম্বার 1442। ভাইরা আমার, দানের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিকু আলাইকা, হে বনি আদম তুমি ব্যয় করো আমি তোমার উপরে ব্যয় করব, তোমাকে দিব, তুমি আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাকে দান করব। বাবুন নাফাকাতে আলাল আহাল, বুখারীর 5352 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আল্লাহর নবীর স্ত্রীরা জিজ্ঞেস করলেন, আমাদের মধ্য থেকে সর্বপ্রথম কে আপনার সঙ্গে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ কে মারা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সঙ্গে আগে গিয়ে মিলবে। এবারে সবাই ইঞ্চি দিয়ে মাপতে শুরু করলো কার হাত লম্বা বেশি, কিন্তু দেখা গেল না আকারে লম্বা যার বেশি সে আগে মারা যায় নাই। আগে মারা গেল আল্লাহর নবীর স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটা আছে বুখারীর সুনানে নাসাঈর 2540 নম্বর হাদিস, ফজলুস সাদাকার মধ্যে উল্লেখ করা হয়েছে। এমনি ভাবে অনেকগুলো হাদিস রয়েছে, আমরা সেগুলো পড়ব। আমাদের কিতাবুজ যাকাতে হাদিসগুলো সব দেওয়া আছে। ভাইরা আমার, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুরুত্বপূর্ণ কথা, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো, উপরের হাত দাতার হাত, নিচের হাত গ্রহীতার হাত। এখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে বলা হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হচ্ছে যে দাতা হবে আল্লাহ তাকে বৃদ্ধি করে দিবেন, যে গ্রহীত হবে তাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন না। ভাইরা আমার, এটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের না, সামাজিক পর্যায়ের যেই সমাজ দাতা হবে তারা উন্নতি লাভ করবে, ওই সমাজের উপরে যারা গ্রহীত হবে, যেই দেশ দাতা হবে তারা উন্নতি লাভ করবে, প্রভাব বিস্তার করবে, ওদের উপরে যারা গ্রহীত হচ্ছে। যে কারণে আপনারা জানেন বর্তমান বেশিরভাগ মুসলিম দেশগুলো একদল দাতা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছে। আমরা গ্রহীতা বলতে খালি রাস্তার ফকিরদেরকে বুঝি, এর চেয়ে বড় গ্রহীতা হচ্ছে মুসলিম দেশগুলোর শাসক, যারা ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়ে ভিক্ষার হাত দরাজ করে দেয়। আর এই রাষ্ট্রীয় ভিক্ষুকগুলো রাস্তার ভিক্ষুকের চেয়েও মারাত্মক। রাস্তার ভিক্ষুক ভিক্ষা করে ঠিকই, তাকে যারা ভিক্ষা দেয় তারা কোনো শর্ত আরোপ করে না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন ভিক্ষা করতে যায় দাতা গোষ্ঠীর কাছে, তখন সেই দাতারা সাহায্য করে বিভিন্ন শর্ত দিয়ে। এমনি ভাবে রাস্তার ভিক্ষুককে মানুষ যা দান করে পুরোটাই দিয়ে দেয়। রাষ্ট্রীয়ভাবে দাতা গোষ্ঠী যাদেরকে দান করে তারা একটা অংশ কেটে রেখে দেয়। আমার ভাইয়েরা, এজন্য হাদিসটি খুবই তাৎপর্যপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। মুসলিম জাতি উপরের হাতের অধিকারী হবে, কাফের মুশরিক নিচের হাতের অধিকারী হবে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর যুগে মদিনার ইহুদিরা মদিনায় থাকার জন্য করজোর করে নবীর কাছে প্রার্থনা করেছে। শুধু তাই না, ওমর বিন খাত্তাবের যুগে যখন মদিনার ইহুদিদেরকে মদিনা ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ জারি করা হল, রাষ্ট্রীয় নির্দেশ জারি করা হল, ইহুদি নেতা ওমর বিন খাত্তাবের দরবারে সে হাত জোর করে বলছে, ওমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো? তোমাদের নেতা, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মদিনার খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন, আমরা তোমাদের জন্য চাষাবাদ করব, কৃষি কাজ করব, কৃষকের কাজ আমরা করব, উৎপন্ন ফসলের অর্ধেক তোমাদের, অর্ধেক আমাদের, এই শর্তে আমাদের দিয়েছে, কেন আমাদের বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন তোদের কি বলেছিলেন আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি সেদিন বলেছিলেন, আমি তোদেরকে মদিনার খয়বরে ততদিন পর্যন্ত থাকার পারমিশন দিচ্ছি যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হবে। এরপরে আল্লাহর নবী সেদিন বলেছিলেন, কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে খয়বর থেকেও বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে পালাতে হবে, তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূরে যেতে হবে, উটগুলো যেতে যেতে ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে। আজকের সেই দিন এসেছে, ওমর বিন খাত্তাবের হুকুম, এই মদিনার খয়বর ছেড়ে তোদেরকে পালাতে হবে, এক উটের পিঠে যত বোঝা নিতে পারো নিয়ে চলে যাও, এর বেশি নিতে পারবে না। ইহুদি সেদিন মদিনা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। যে ইহুদি সাহাবায়ে কেরামদের যুগে মুসলিমদের সাহায্যের জন্য ভিক্ষার হাত দরাজ করে থাকত, আজকে সেই ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে ভিক্ষা দিচ্ছে। লজ্জা করা উচিত মুসলিম জাতির, কেন এটা হয়েছে? মুসলিম জাতি যেদিন থেকে আল্লাহর বিধানকে ত্যাগ করেছে, যাকাতকে নিয়ে উপহাস করা শুরু করেছে, যাকাতকে লুঙ্গি আর শাড়ির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, সেদিন থেকে মুসলিম জাতি ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর ইতিহাস পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দান করেছেন, শুধু দান করেছেন নবুয়ত প্রাপ্তির পরে তা নয়, হাদিস পড়ুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সঙ্গে সঙ্গে যখন খাদিজার কাছে আসলেন, ভয় পেয়ে গেলেন, না যেন মারা যাই, ওহির প্রচণ্ড ওজন, ওহির প্রচণ্ড ভার, আল্লাহর নবী ভীত হয়ে গেলেন, খাদিজার কাছে আসলেন। খাদিজা কিছুই বুঝতে পারলেন না, মনে করলেন ভূতে ধরলো কিনা, না জিনে ধরলো, নিয়ে গেল তার চাচাতো ভাই ওরাকা বিন নওফালের কাছে। ওরাকা বিন নওফাল আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ভাতিজা বলো তুমি কি দেখো? আল্লাহর নবী যখন সব কিছু বললেন, ওরাকা বিন নওফাল তখন বলেছিল, হ্যাঁ মুহাম্মদ, তোমার কোনো ভয় নেই ভাতিজা, এ তো হচ্ছে সেই ফেরেশতা নামুস জিব্রাইল যে মুসা নবীর কাছে আসত। হায় আফসোস, সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমাকে তোমার জাতি বের করে দিবে, লাংসুরুকা নাসরান মুআজ্জারা, আমি তোমাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করতাম। হায় আফসোস, লাউ আকুনু জাজান, আমি যদি সে সময়ে পূর্ণ যৌবন থাকতাম, শক্তিশালী যুবক হতাম, যখন তোমার জাতি তোমাকে নির্যাতন করে বের করে দিবে। আল্লাহর নবী আশ্চর্য হলেন, আমার জাতি আমাকে বের করে দিবে? আমাকে তারা নিজের সন্তানের চেয়ে ভালোবাসে, মক্কায় এক বাক্যে আমাকে আল আমিন রূপে ডাকে, আমাকে এতিম হিসেবে সকলেই শ্রদ্ধা করে, বিশ্বস্ত যুবক, চরিত্রবান যুবক হিসেবে সবাই ভালোবাসে। তখন ওরাকা বিন নওফাল বলেছিল, হ্যাঁ সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাকে বের করে দেওয়া হবে। যে কেহ এই সত্য দিন নিয়ে পৃথিবীতে আগমন করেছে, যা তোমার উপর এসেছে, তাদেরকেই তার জাতি নির্যাতন করেছে, বের করে দিয়েছে। আমার ভাইয়েরা, আপনাদেরকেও মনে রাখতে হবে, কোরআন এবং হাদিসের সহি কথা বললে আপনাদের চাকরি যাবে, আপনাদের সমাজ থেকে বের করে দেওয়া হবে, পিতা মাতা জুলুম করবে, বন্ধু বান্ধব নির্যাতন করবে, এলাকার লোকেরা বের করে দিবে, জেল জুলুম নির্যাতন আসবে। এগুলো যদি আসে তাই মনে করতে হবে হকের উপর আছেন, না আসলে মনে করবে যে মুনাফিকের মধ্যে আছে। যাই হোক, আমি আলোচনা করছিলাম আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্তির পরে ওহি নাযিল হলো, এরপরে খাদিজার কাছে গেলেন আর বললেন, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব, আমাকে কম্বল দাও, চাদর দাও। আল্লাহর নবী কি বলে, আল্লাহর নবীকে খাদিজা কি বলেছিলেন শুনুন, একজন স্ত্রীর পক্ষে একজন ভালো স্ত্রী স্বামীর কত উপকার করতে পারে, স্বামীকে কত সান্ত্বনা দিতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন বললেন আমার ভয় হচ্ছে হয়তো মরে যাব, আমার জীবনের আশঙ্কা হচ্ছে, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহ আপনাকে অপমান করবেন না, আপনার কোনো ভয় নেই, আপনাকে কিছুই হবে না। ইন্নাকা লাতাসিলুর রেহমা, কারণ হচ্ছে এই, আপনি তো আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন, লাতাসিলুর রেহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, এবং সমাজের অসহায় মানুষদের সাহায্য করেন। ওয়াতাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্ন বস্ত্র যোগান দান করেন। ওয়াতাকরিদ দাইফ, আর মেহমানদের মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হককে, এবং দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন। বোঝা গেল এই বৈশিষ্ট্য, এই গুণাবলী আল্লাহর নবীর মধ্যে আগের থেকেই ছিল। আজকে মুসলিম জাতি এই গুণগুলো হারিয়েছে। মুসলিম শরীফের হাদিস আর একটু বাড়ানো আছে, ওয়াতাসদাকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। মুসলিম জাতি সত্য কথা ভুলে গেছে, মুসলিম জাতি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে, মুসলিম জাতি অসহায় মানুষদের সাহায্য করা ভুলে গেছে, মুসলিম জাতি মেহমানদারি ভুলে গেছে, মুসলিম জাতি দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোকে ভুলে গেছে। আর এখন কুফাররা এসে যখন সাহায্য করছে, মানুষ দলে দলে তাদের দলে ভিড়ে যাচ্ছে। এদেশে অনেক ধনী আছে, ঠিক মতো যাকাত দিলে এদেশে গরিব থাকতেই পারে না। কারণ হচ্ছে এই, সম্পত্তি বণ্টন করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 পারার প্রথম আয়াতে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রেজেকের দায় দায়িত্ব আল্লাহর উপরে নয়। অর্থাৎ পৃথিবীতে যত রকমের বিচরণশীল জীব রয়েছে, সব জীবের রেজেকের দায়িত্ব কার হাতে? তাহলে কেন মানুষ রেজেক পাচ্ছে না? এটা এরকমই, আপনি 100 জন লোকের খাবার তৈরি করলেন, 10 জন পেটুক এসে ব্যাগ ভরে খাইল আর পকেটে করে নিয়ে গেল, তাহলে বাকি 5 জন তো না খেয়ে থাকতে হবে। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন, এই সম্পদ মুসলিমেও কিছু লোকেরা গুদামজাত করে রেখেছে আর বিলাসিতা উড়িয়ে দিচ্ছে, ওদের কুকুর যা খাচ্ছে মানুষ তা পাচ্ছে না। এরকম ভাবে যখন কিছু লোক গুদামজাত করেছে, অন্য লোকদের তখন না খেয়ে থাকতে হচ্ছে। ভাইরা আমার, আমি এজন্য বলি আজকে মুসলিম জাতি ঠিক মতো যাকাত দিলে এদেশে কোনো গরিব থাকতে পারে না। তা না দিয়ে আমরা করছি যাকাতের লুঙ্গি আর শাড়ি বিতরণ, আর ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন এনজিও দিয়ে গ্রামগঞ্জে দুর্যোগপূর্ণ এলাকায় গিয়ে সাহায্য করছে। মানুষ আব্দুল এহসান দয়ার গোলাম, যেখান থেকে সাহায্য পায় তাদের গোলামি করছে। একটা নষ্ট কুয়া তৃষ্ণার্ত লোকেরা এসে পানি পান করতে যাচ্ছে। আপনি বললেন না এই কুয়ার পানি নষ্ট, এই কুয়ার পানি পান করা যাবে না, এটি পান করলে, এটি পান করলে তুমি মরে যাবে, রোগ জীবাণু আছে এর ভিতরে। তৃষ্ণার্ত লোকেরা বলছে আমাদের তাহলে ভালো পানি দান করো, ভালো পানি দিতে পারবো না, এই পানি পান করতে দিব না। আপনি কঠোর হস্তে দমন করছেন, তৃষ্ণার্ত লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। এক সময় অসংখ্য তৃষ্ণার্ত লোক এসে যখন তৃষ্ণায় মরে যাচ্ছে, ভালো পানি পাচ্ছে না, আপনার বাধা উপেক্ষা করে আপনাকে লাথি দিয়ে সরিয়ে দিয়ে এরপরে দূষিত পানি পান করতে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আজকে যতই আমাদের দেশের লোকেরা চিল্লা চিল্লি করুক, দেশ খ্রিস্টান নিয়ে যাচ্ছে, উপজাতিদেরকে খ্রিস্টান বানাচ্ছে, পাহাড়ি অঞ্চল দখল করে নিচ্ছে, যতক্ষণ পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে ওই সব জায়গায় এই খ্রিস্টান মিশনারিদের মোকাবেলা না করা যাবে, অতক্ষণ পর্যন্ত মসজিদে মেম্বারে বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, এজন্য ধনীদের প্রয়োজন আছে সুপরিকল্পিতভাবে যাকাত ভিত্তিক বাইতুল মাল গঠন করে এরপরে পরিকল্পিতভাবে তা ব্যয় করা। তাহলেই কেবলমাত্র এই সমাজে আবার ইসলামের সেই সুশীতল ছায়া চলে আসতে পারে। আপনারা জানেন এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন চালু হয়েছিল, আল্লাহর নবী যেদিন মদিনার রাষ্ট্র গঠন করে বাইতুল মাল উদ্বোধন করছেন, যাকাত ভিত্তিক বাইতুল মাল গঠন করছেন, সেই দিন তিনি কি ঘোষণা দিয়েছিলেন? সেদিন তিনি এমন এক ভাষণ দিয়েছিলেন যা পৃথিবীর কোন অর্থনীতিবিদ, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। সেই ভাষণ হাদিস থেকে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, মান তারাকা মান মাতা ওয়া আলাইহি দাইনুন ওয়া লাম ইয়াতরুক ওয়াফান, আজকের থেকে যারা মৃত্যুবরণ করবে আর ঋণগ্রস্ত হয়ে মারা যাবে, ঋণ রেখে মারা যাবে, ঋণ পরিশোধ করার কোন ব্যবস্থা রেখে যায় নাই, আজকের থেকে আমি তাদের লাশ ফেরত দিব না। কারণ ইসলামের শুরুর দিকে ঋণগ্রস্তদের লাশের জানাজা আল্লাহ নবী পড়তেন না, লাশ আসতে জিজ্ঞেস করতেন লোকটা ঋণ আছে কি, বলা হতো হ্যাঁ আছে, বলতেন তাহলে ঋণ পরিশোধের কোন সম্পদ আছে কি তার, যদি বলতো আছে তাহলে জানাজা পড়তেন, নইলে পড়তেন না। এমন অনেক ঘটনা ঘটেছে, আল্লাহর নবী লাশ ফেরত দিচ্ছেন, একজন সাহাবি উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকের যত ঋণ সব আমি দান করব। এরপরে জানাজা পড়েছেন, এ ছিল যাকাত বাইতুল মাল চালু করার আগ পর্যন্ত। যেদিন বাইতুল মাল উদ্বোধন করছেন সেদিন আল্লাহর নবী বলছেন আজকের থেকে আর কোন লাশ ফেরত যাবে না, আজকের থেকে বাইতুল মাল গঠন হয়েছে, মান তারাকা মালান ফালি আহলিহি, যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে যায়, পাহাড় পরিমাণ সম্পদ রেখে যায়, ওটা তার ওয়ারিসদের ভাগে পড়বে, আমি সেখানে ভাগ বসাবো না। কিন্তু জেনে রাখো, অমান তারাকা দাইনান আও বায়ান, যদি কোনো ব্যক্তি অসহায় স্ত্রী সন্তান রেখে যায় অথবা ঋণ রেখে মারা যায় আর তাদের ভরণ পোষণের কোনো ব্যবস্থা না থাকে, ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের অধিকারী হিসাবে, বাইতুল মালের রক্ষক হিসাবে ঘোষণা করছি, মুসলিম জাতির শাসক হিসাবে ঘোষণা করছি, আজকের থেকে তার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিচ্ছি, তার অসহায় স্ত্রী সন্তানদের ভরণ পোষণ দায়িত্ব আমি নিজে গ্রহণ করছি। হাদিসটা বুখারীর 6731 নম্বর হাদিস, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা মালান ফালি আলি, একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের এই হাদিস পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল গঠন করেছেন, মুসলিম জাতির এই বাইতুল মালের অধীনে যাকাত একত্র করে পরিকল্পিতভাবে আদায় করে এরপরে তা ব্যয় করতে হবে, তাহলেই কেবলমাত্র যাকাতের উদ্দেশ্য সার্থক হতে পারে। ভাইয়েরা আমার, এছাড়া যাকাত দেওয়ার নামে লুঙ্গি শাড়ি আর মানুষ তা নিতে গিয়ে পা পিষে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতকে একটা অনুকম্পা হিসেবে দেন নাই, অনুগ্রহ হিসেবে দেন নাই, যাকাত ধনীদের একটা অংশ গরিবদের জন্য বরাদ্দ, গরিবদের অংশ ধনীদের মালের মধ্যে রয়েছে। কোরআনের বহু আয়াতে বলা হয়েছে, সূরায়ে মারেজ এর 24-25 নম্বরাতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হক্কুন মালুম, যাদের মালের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অংশ রয়েছে, নির্দিষ্ট অংশ, লিসসাইলি ওয়াল মাহরুম, ধনী এবং গরিব এবং প্রার্থীদের জন্য, বঞ্চিতদের জন্য। এখানে হক্কুন মালুম আগে বলা হয়েছে, সুনির্দিষ্ট হক, কি পরিমাণ হক, ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে, কোন মালে কি পরিমাণ যাকাত, কোনটা যাকাত আসবে কোনটা আসবে না, আজকে আর সে মাসলা আলোচনা হচ্ছে না। ভাইরা আমার, মুসলিমরা যদি ক্ষমতায় আসে, তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন চারটা কাজ করবে। সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা, আল্লাহ তাআলা বলছেন, আমি নবীদেরকে ইমাম বানিয়েছিলাম, লিডার বানিয়েছিলাম। এই ইমাম মানে মসজিদের ইমাম নয়, তারা মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রের ইমাম ছিলেন, রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব তারা আঞ্জাম দিয়েছেন। আজকে ভাগ করা হয়েছে, মৌলবীরা মসজিদের ইমাম থাকবে আর ইংরেজরা রাষ্ট্রের ইমাম থাকবে। ভাইয়েরা আমার, সব নবীরা রাষ্ট্রপতি ছিলেন, আমাদের নবী 12,500,000 মদিনার রাষ্ট্রের অধিপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, ওমর বিন খাত্তাব রাষ্ট্রপতি ছিলেন, ওসমান আফফান রাষ্ট্রপতি ছিলেন, আলী ইবনে আবি তালেব রাষ্ট্রপতি ছিলেন। এই কোরআন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির এক সংবিধান, এক আইনের কিতাব, তার নাম হচ্ছে কি, যা বিস্তারিত গত জুমা আলোচনা করেছে, শুনে নিবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি সমস্ত নবীদেরকে লিডার বানিয়েছিলাম, ইয়াহদূনা বিআমরিনা, তারা মানুষকে পরিচালনা করত আমার নির্দেশ মোতাবেক, কোরআনের নির্দেশ অনুযায়ী, আল্লাহর ওহির নির্দেশ অনুযায়ী। এজন্য মুসলিমদের আর কোন সংবিধান নেই, মুসলিমদের একমাত্র সংবিধান হচ্ছে ওহির বিধান। কিসের বিধান? ওহির বিধান। মুসলিমরা বলবে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুসলিমদের আর কোনো বিধান নেই। মুসলিমদের স্লোগান হবে, জনগণ ক্ষমতার মালিক নয়, সুপার পাওয়ার এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন সুপার পাওয়ার নেই। কি সুন্দর লিখে দিয়েছে সংবিধানে, প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ, মুসলিমদের সকল ক্ষেত্রে সবকিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী, স্লোগান বদলাতে হবে, মুসলিমরা বুক ফুলিয়ে স্লোগান দিবে, সুপার পাওয়ার এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকল বিধান বাতিল করো, ওহির বিধান। এই জন্য আমাদের জান মাল সবকিছু ব্যয় করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আর তারা, তাদেরকে হুকুম করেছি কল্যাণকর কাজ করার জন্য, ওয়াইকামিস সালাতে, সালাত কায়েম করার জন্য, ওয়াইতাইয যাকাতে, যাকাত আদায় করার জন্য, যেখানে সালাত সেখানে যাকাত। কোরআনের প্রায় 82 জায়গায় আকিমুস সালাত আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাতকে উল্লেখ করা হয়েছে। এ জাতির দুর্ভাগ্য, সব জায়গায় পরিবর্তন। এই জাতি কথায় কথায় বলে নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, এইরকম পরিভাষা কোরআনে নেই, হাদিসে নেই। কোরআন হাদিসের পরিভাষা হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আর যাকাত, সালাত আর যাকাত, সালাত যাকাত, সালাত যাকাত। কারণ কি? সালাত পড়তে আসলে ধনীর পাশে গরিব, গরিবের পাশে ধনী, রিক্সাওয়ালার পাশে অট্টালিকাওয়ালা, একজন আরেকজনকে চিনবে, অভাব সম্পর্কে জানবে, এবং জানার পরে যাকাত দিবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সঙ্গে যাকাত উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি মুমিনরা খিলাফতের অধিকারী হয়, তারা চারটা কাজ করবে, আকামুস সালাতা, এক নম্বরে কাজ করবে সালাত কায়েম করবে, দুই নম্বর কাজ হবে যাকাত আদায় করবে, তিন নম্বর কাজ হবে ও আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ জারি করবে, ওয়ানাহা আনিল মুনকার অন্যায় কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করবে। চারটা কাজ, প্রথম নাম্বার কাজ আকামুস সালাত, কেন সালাত কায়েম করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর ভয় কলিজায় ঢুকবে, আল্লাহর সামনে সেজদা করবে, এর মাধ্যমে যাকাতের টাকা পেলে আর সে টাকা পকেটে যাবে না, আত্মসাত করবে না, এই কারণে প্রথম শর্ত সালাত কায়েম করো। থানার ওসি ইমাম হবে সালাত কায়েম করবে, এসপি অফিসে এসপি ইমাম হবে সালাত কায়েম করবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, এরকম ভাবে প্রশাসনের সচিবালয়ে সচিবরা ইমাম হবে, মন্ত্রায় মন্ত্রী ইমাম হবে, আর সংসদে স্পিকার ইমাম হবে, এরকম ভাবে যখন ইমাম হয়ে যাবে সালাত কায়েম করবে, ওই ইমাম সাহেব তার অধীনস্থ লোকদের থেকে ঘুষ চাইতে পারবে না, ঘুষের টাকার ভাগ চাইতে পারবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শর্ত আরোপ করেছেন আকামুস সালাত, সালাত কায়েম করো। রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম না করে যারা যাকাত বোর্ড গঠন করেছে এদের বোর্ডে যাকাত দেওয়া যাবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, আকামুস সালাত বাদ দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমি পরিষ্কার বলছি, ইসলামিক ফাউন্ডেশনের দালালগণদের ফতোয়া জানা যাবে না। সরকারের পাঁচটা গোলাম, একদল ফরিদুদ্দিন মাসউদ মারকালেম, রমজান মাস এলেই সরকারের যাকাত বোর্ডে যাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আমি পরিষ্কার বলি, রাষ্ট্রীয়ভাবে চারটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, চারটা কাজের প্রথম হচ্ছে আকামুস সালাত, রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করা। যেই সরকার সালাত কায়েম করে না, সালাতের মাধ্যমে আল্লাহর ভয় করে না, আল্লাহ অমান্য করে, বারবার যারা দুর্নীতিতে বিশ্বে চ্যাম্পিয়ন হচ্ছে সেই দুর্নীতিবাস আত্মসাৎকারী লোকদেরকে জাকাত দেওয়া যাবে না। সুতরাং সরকার যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না করবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম না করবে, অতক্ষণ পর্যন্ত সরকারের যাকাত ফান্ডে যাকাত দেওয়া হবে না। ভাইয়েরা আমার, যাকাত আর সাদাকা শুধুমাত্র এই উম্মতের মধ্যেই নয়, আমি এখন অনেক বিষয় রয়ে গেছে, যাকাত দান আদায় করতে হবে প্রিয় মাল থেকে। কোরআন বলছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, প্রিয় মাল থেকে দান করতে হবে। মসজিদে দান করতে গেলে দেখা যায়, আপনি সেই মসজিদের কথা বলছি না, অনেক জায়গায় দেখা যায় পকেটে হাত ঢুকলো আর বের হচ্ছে না, দান বাক্স দাঁড়িয়ে আছে, কারণ পকেটে বসে হাতে দেখে যে এটা পাঁচ টাকার নোট না দশ টাকার নোট, পুরান নোট না নতুন নোট, পচা দুর্গন্ধযুক্ত যেটা আছে ওইটা তারপরে মসজিদ দান করে দেয়। একবার আমাকে একজন হাতিয়ে দিল নকল টাকা, আল্লাহর সঙ্গে প্রতারণা। যাই হোক, নকল টাকা ওরা চালাতে পারছে না তো হুজুরকে হাতিয়ে দিয়ে দিল। ভাইয়েরা আমার, এই জন্য মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার বলছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না, ন্যাক অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। চার নাম্বার বাড়ার প্রথম আয়াতটা এটা। ভাইরা আমার, অনেকে আছে দান করে কখন, যখন আর হাতে না থাকে, যাকাতের মাসটা আসবে আদায় করতে পারে না, কয় দিলাম ফিসাবিলিল্লাহ। অনেক সময় বিয়ের অনুষ্ঠান করে 1000 লোকের খাবার তৈরি করেছে, মেহমান 500 এসেছে, খাবার বেঁচে গেছে, এখন তালাশ করে কোন জায়গায় লিল্লা বোর্ডিং আছে, ছাত্র আছে মাদ্রাসার ছাত্রীদেরকে খাওয়াও, এক কৃপণ বখিল রুটি খাচ্ছে, একটা কাক এসে ও রুটি ছমেরে নিয়ে গেছে, রুটি খাওয়া নিয়ে কাকটাকে গাছের ডালে বসলো, আর কৃপণকে ওখানে ঢিল মারা শুরু করলো, যে ডালে বসে সেখানে ঢিল মারে, আর কোন উপায় নেই, কাক কি করবে, সামনে ছিল নদী, এবারে নদীর উপর দিয়ে দিল উড়াল, এখন ওই বেচারা কৃপণ নদী তো আর পাড়ি দিতে পারছে না, অনেকক্ষণ করে ফ্যালফাল করে তাকিয়ে রইল, তারপরে বলল যা দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই দানের কোন অর্থ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, মাল জমা করে আর গনে, মোচে তাও দেয়। ব্যাংকে ফোন দিল, হ্যালো ম্যানেজার সাহেব, বলছে সোনালী ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ বলছি, আমার হিসাবটা, আমি বল্টু মিয়া বলছি, দেখুন তো হিসাবটা কত টাকা আছে। বলল যে 99,99,99,99,000 টাকা, আর একটা টাকা ভরতে পারলেই তো আর এক কোটি। এখন সে প্রেশান হয়ে গেছে, কেমনে আর একটা টাকা ভরা যায়। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই জাতীয় লোকদের ওয়াইল এবং জাহান্নামের ওয়াইল, তাদের যে ধ্বংস রয়েছে। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন লোক সে মাল জমা করছে, জমা করছে, করতে করতে এক পর্যায়ে যখন তার মৃত্যু এসে গেছে, এখন বলে যে অমুকের এত, অমুকের অত, অথচ অমুকের তো হয়ে গেছে। মৃত্যুর আগেই যখন মৃত্যুর আক্রান্ত হয় তখন মালিকের আর এক তৃতীয়াংশ ছাড়া বাকি সব অন্যের মালিকেরা চলে গেছে। এই কারণে মৃত্যুর সময় কেউ যদি সব মাল দান করে যায়, ওসিয়াত করে যায়, ওসিয়াত কার্যকর হবে এক তৃতীয়াংশ থেকে, কারণ বাকি দুই ভাগের মালিকেরাই তার নাই। ভাইরা আমার, এ কারণে আমাদের খেয়াল রাখতে হবে দান সম্পর্কে। আরো আয়াত আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল-ফিদদা, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে আর তার যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা সেগুলোকে কিয়ামতের মাঠে গরম করে উত্তপ্ত করবে। ইয়াওমা ইউহমা আলাইহা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের পিঠে পাজরিতে এগুলো দিয়ে দাগ দেওয়া হবে আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এ হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা তোমাদের জন্য জমা করেছিলে। ভাইরা আমার, কোরআন বলছে শয়তান, মানুষ যখন দান করতে উদ্বুদ্ধ হয় তখন শয়তান বলে দান করলে গরিব হয়ে যাবে, টাকা কমে যাবে। কোরআনের সূরা বাকারা 268 নম্বরে বলা হয়েছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদের সঙ্গে অঙ্গীকার করে তুমি গরিব হয়ে যাইবা আর অন্যায় কাজের হুকুম করে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা এবং অনুগ্রহের জন্য আহ্বান করছেন। এজন্যই যখন কোনো ব্যক্তি দান করে, হাদিসে বলা হয়েছে মা ইউখরিজুর রাজুলু শাইয়্যাম মিনাস সাদাকা, যখনই কোনো ব্যক্তি তার মালের থেকে সামান্য দান করে, হাত্তা ইয়াফুক্কা আনহু লিহা সাবঈনা শাইতানান, তখন সে 70 শয়তানের মোকাবেলা করে। কয়টা শয়তানের? 70 শয়তানের মোকাবেলা করে। রমজান মাস, আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বেশি বেশি দান করব এবং আল্লাহর নির্দেশ মোতাবেক দান করব। দান সম্পর্কে আরো আলোচনা আগামী জুমায় ইনশাআল্লাহ। আগামী জুমায় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের একটা সম্মেলন রয়েছে দিনব্যাপী, সকাল 9 থেকে শুরু হবে। এখানে আসবেন আরো অনেক বক্তা, আব্দুন নূর মাদানী, উনি বয়ান করবেন 10 থেকে 11 পর্যন্ত, যিনি মদিনা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন, বর্তমানে মিরপুর দারুসুন্না মাদ্রাসার পরিচালক। এরপরে আরো একজন আসবেন, ডক্টর মঞ্জুর ইলাহি, যিনি নয়াদিগন্ত আর বিভিন্ন টেলিভিশনে বয়ান করেন, এদেশের আলোচিত বক্তা, উনিও বয়ান করবেন 3:30 থেকে 4:30 পর্যন্ত। এরকম ভাবে আরো আসবেন ডক্টর এনামুল হক মাদানী, যিনি মদিনাবাসী পড়াশোনা করেছেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখন গাজীপুরে তিনি অধ্যাপক, হিসনুল মুসলিমে যে অনুবাদ করেছেন। আগামী জুমায় তারা সকলেই আসবেন, আরো অনেক বক্তা আছে। এই জন্য আগামী জুমায় আমরা সকাল 9 থেকে এখানে চলে আসব, দিনব্যাপী এখানে আপনারা থাকবেন, এবং এদিন দূরদরাজ থেকে অনেক মেহমান আসবে, প্রায় 3,000 লোকের আমাদের পরিকল্পনা ইফতার করানোর। ইফতারের সঙ্গে আমাদের ইচ্ছা আছে ভালো একটু খাবার দেওয়া, রমজান মাস 16 রোজা রেখে যাতে করে কষ্ট না হয় তারা আবার ফেরত যেতে পারেন। এই মেহমানদারি করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ, এটার জন্য আমরা মোটামুটি হিসাব করেছি প্রায় 3,00,000 খরচ হবে। 3,00,000 খরচ হবে মাইকিং, মানে আপনার সাউন্ড সিস্টেম, এরপরে বৈদ্যুতিক ব্যবস্থাপনা, এরপরে খাওয়া দাওয়া, 3,00,000 টাকার ইন্তজাম আমাদের করতে হবে। আমি আপনাদেরকে আহ্বান করব রমজান মাসে আল্লাহর মেহমানদেরকে ইফতার করাবার জন্য আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন এই মার্কাস এককভাবে, কারো কোনো সহযোগিতা নেই, কোনো কোম্পানি নেই, আপনারা যারা আসেন কষ্ট করে, তাদের যে সামান্য সহযোগিতা, এর মাধ্যমে এই প্রতিষ্ঠান চলে, শিক্ষকদের বেতন আদি চলে, বিভিন্ন আয় ব্যয় চলে, এখান থেকে বোর্ডিং চলে, এখানে প্রায় 130 জন ছাত্র নিয়মিত খাচ্ছে, এটা সব ব্যয় এখান থেকেই আসে। রমজান মাসে আপনারা যাকাত দিবেন, যাকাতের একটা বড় অংশ আমরা এখানে আপনাদের থেকে দাবি করছি। আমাদের এখানে মাইকের যে বেশ হয়ে গেছে, আমাদের একটা মিটিং হয়েছে, সেখানে কিছু আবেদন এসেছে, আমাদের এই মাইকের মাঝে ডিস্টার্ব করে, যেটা আমরা এটা আলোচনা করে দেখেছি, একটা এখানে স্পিকার দরকার হচ্ছে 11 পিচ, যার দাম আসতেছে 1,10,000 টাকা, তারপরে মিক্সিং বোর্ড, এটার দাম আসতেছে 80,000 টাকা, এরপর এম্পলিফায়ার, এর দাম 60,000 টাকা, ইলেকট্রিক্যাল বোর্ড ও কানেকশন 15,000 টাকা, আহুজা 250 ওয়াটের একটা এম্পলিফায়ার, এর দাম আসছে 25,000 টাকা, আজানের মাইকের 4টি ড্রাইভিং ইউনিট টুয়া ব্র্যান্ড, এর দাম আসতেছে 14,000 টাকা, তারপরে লাইনের জন্য এক কয়েল আর 2,2500 টাকা, সিলিং ফ্যান 20টা দরকার আরো, যার দাম আসতেছে 22,000 টাকা করে, 2,200 টাকা করে, মোট 44,000 টাকা, একজাস্ট ফ্যানের ফ্যানের দরকার 16 ইঞ্চি ডায়ার 8টি, এক একটা দাম 3,000 করে, মোট 24,000 টাকা, কম্পিউটার দরকার 3টা, আপনারা জানেন এখানে প্রকাশনার কাজ চলে, মাদ্রাসার কাজ চলে, বিভিন্ন কাজ চলে, ইন্টারনেটে কাজ চলে, অনেকে বক্তব্য নেওয়ার জন্য আসে শুক্রবারে ডাউনলোড করতে, এতগুলো কাজ করার জন্য আমাদের কম্পিউটার যথেষ্ট পরিমাণ নাই, এই জন্য আপনারা জানেন সালাত, কিতাবুস সালাত, সালাতের একটা বই আপনারা আবেদন করেছেন অনেক আগের থেকে, লেখার কাজ শুরু হয়েছে, কিন্তু এক এক সময় এক একটা তাৎক্ষণিক দৈবের কারণে এটা করা যাচ্ছে না, এই জন্য আমাদের 3টা কম্পিউটার দরকার, এক একটা কম্পিউটারের দাম হচ্ছে 25,000 টাকা করে, 3টার দাম 75,000 টাকা, মাইকের স্ট্যান্ড সহ 12,000 টাকা দাম, স্ট্যান্ড বাই জেনারেটর কারেন্ট গেলে যাতে আমরা এটা চালাতে পারি, 5 কেভি অর্ডার, এটার দাম হচ্ছে 1,20,000 টাকা, এগুলো আপনারা এককভাবে দিতে পারেন, যে কেউ যেটা চান, বা মিলিয়ে দিতে পারেন, আপনাদের কাছে আমরা এগুলো পেশ করছি। আমরা এমনি মারহাবা দিয়ে দান উঠাবার মতো ব্যবস্থা আমরা করি না, আমরা আপনাদের কাছে চাহিদা পেশ করলাম, রমজান মাস উপলক্ষে আপনারা নিজেরা পারেন বা কাউকে বলে পারেন, ইনশাআল্লাহ আপনারা এটা পূরণ করার চেষ্টা করবেন, যাতে আমাদের এই মারকাজের কাজগুলো আরো ব্যবহার হতে পারে। আমাদের এই মারকাজের আরো অনেকগুলো কাজ আছে, এখানে স্থাপনারও প্রয়োজন আছে, আপনারা জানেন এখনই জুমায় লোক হতে লোক যা হয় স্থান দেওয়া যায় না, গত জুমায় রাস্তায় লোক দাঁড়িয়েছিল, আজকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের সংকলন হয়েছে এখানে, নতুবা আজকে অনেক লোক বেশি হয়ে যেত, আগামী জুমে আমাদের কি হবে এটা আমরা জানি না। আমরা আমাদের এখানে সেনাবাহিনী যারা কাজ করছেন অনেক হিতাকাঙ্ক্ষী আমাদের, আলহামদুলিল্লাহ এখানে হিতাকাঙ্ক্ষী হিসেবে তারা কাজ করছেন, এখানে যে কবরস্থানের যে দায়িত্ব পালন করছেন জামাল সাহেব, সেনাবাহিনীর একজন বড় অফিসার, তো ওনার কাছে আমরা দেখা করেছিলাম, ওনাকে আমরা অনুরোধ করেছি যে আমাদের সামনে যে বাম পাশে জায়গাগুলো আছে এগুলো ভরাট করে দেওয়ার জন্য, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং পরে জানাবেন বলেছেন। আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেনাবাহিনীর যে ভাইয়ের এখানে কাজ করছেন তাদের ইমানি জজবা এবং দ্বীনি খেদমতের জজবা আরো বৃদ্ধি করে দেন, এবং এই মারকাজকে টিকিয়ে রাখার জন্য, মারকাজের জমিটাকে উদ্ধার করার জন্য ওনাদের ভূমিকা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা ওনাদের জন্য দোয়া করি। আমরা থাকব না, এই মসজিদ থাকবে, জসিমউদ্দিন রহমানি থাকবে না, মসজিদ থাকবে, ওই জামাল সাহেব থাকবেন না, মসজিদ থাকবে। আজকে যদি জসিমউদ্দিন রহমানি আর জামাল সাহেব এটার জন্য কোন অবদান রাখে, কেয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত মসজিদ থাকবে অতদিন পর্যন্ত সদকা জারিয়া সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে দান করছেন, আমরা হয়তো থাকবো না, এই মারকাজ থাকবে, এই মারকাজের বক্তব্য পুরা দুনিয়ার আনাচে কানাচে চলে যাচ্ছে, বাংলাদেশের ঘরে ঘরে চলে যাচ্ছে, তাওহীদের শিক্ষা পাচ্ছে, এইখান থেকে যা কিছু আলোচনা হচ্ছে এটাকে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা যেভাবে সাহায্য করছেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তারা এই সহবদিগির হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন, জান্নাতে একটা প্রাসাদ তৈরি করে দেন। আল্লাহ নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো প্রত্যেকের পক্ষে একটা মসজিদ তৈরি করা সম্ভব নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মর্যাদা তার জন্য যে ব্যক্তি পাখির বাসা তুল্য একটা অংশ করে দেয়। আমাদের সুযোগ আছে এই মারকাজ মসজিদকে বড় আকারে করার জন্য, আমাদের আগত মুসল্লিরা যাতে করে সালাত আদায় করতে পারে, আরামের সাথে নামাজ পড়তে পারে, এখান থেকে এবাদত করতে পারে, মাদ্রাসার ছাত্র এখান থেকে লেখাপড়া করে এই বিশ্ব হেদায়েতের জন্য আলোকিত করতে পারে, সেজন্য এই মারকাজের প্রয়োজন আছে। এই মারকাজের সর্বাত্মক সাহায্য করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।